সিরাজগঞ্জে অতরা একটা জমি গেছে, বাইর হয়েছে যে এই জমিটা চৌরা দশ হাত আর পাঁচশো দশ হাত, এরপরে চুক্তি হওয়ার পর মুস্তারি কাপড় মাপছে, মাপতে যে হে দশগঞ্জ থেকে জমি মাপছে, মাপতে যে হে দশগঞ্জ থেকে কম, এই ক্ষেত্রে মুস্তারি এখন এই কাপড় দশ গজ কাপড় দশ টাকা দেখেছে, মানে এক গজ বা আধা গজ যদি কমও হয় তাহলে মুস্তারি নিলে দশ টাকা দেয়াই এই কাপড় নিতে হবে, তবে ইচ্ছা করলে সে এটা নাও নিতে পারে, কারণ সে দশ গজি চাইছিল যে অস্ত্রের সাথে সেই অস্ত্র, ঠিক একইভাবে একশো গজ বা একশো হাত কাপড় জমি এখানে নব্বই যদি পায় থাকে তাহলে একশো টাকা দেয় এই নব্বই গজ নিতে হবে, নব্বই হাত নিতে হবে, এইটা হলো ওই কাপড় এবং ওই জমিনের ব্যাপারে কথা। যে কাপড় আসলে মূলত গজ হিসাবে বেচা হয় না, শাড়ি কাপড় এটা দশ গজ সাড়ে দশ গজ এগারো গজ লেখা থাকে, এটা ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য বা বলে যে মুখে এটাও ক্রেতাদেরকে আকর্ষণ করার, শাড়ি কাপড় এটা দশ গজি কাপড় বা এই জমিটা এটা একশো একশো হাত, কিন্তু বর্তমান যে সমস্ত কাপড় গজ হিসাবে কাইটে কাইটে বিক্রি করা হয় ওইটা হলো শাড়ি কাপড়ের ব্যাপার, যেটা কাইটে কাইটে এক গজ একশো টাকা দাম, পাঁচ গজ নেন দশ গজ নেন এক গজ নেন একশো টাকা কিলো, সেইটা আবার এই হুকুমের মধ্যে, ঠিক একইভাবে বর্তমান যুগের মধ্যে তো জমিনের অনেক দাম, আগের যুগের মধ্যে জমির দামই আছে, সরকারের ট্যাক্স দেওয়ার ভয়ে জমিনের আশেপাশে উঠে যাচ্ছে, আগের জমানার মধ্যে আমরা শুনছি যে যদি কেউ গরু লাঙ্গল লাগাইয়া যাইতো আর ভুলে যদি লাঙ্গল সরকারি জায়গার মধ্যে পড়ে যেত তাহলে ওই সরকারি যে লোকেরা আছে কে কার গরু লাঙ্গল লাগছে হের উপরে ট্যাক্স করায়। এই কারণে আগের যুগে জমির তেমন কোনো মূল্য আছে, কিন্তু বর্তমান যুগে জমি স্কোয়ার ফিট করে বাড়ি ঘর বিক্রি করে এইরকম জমি নিয়ে আবার গজের মেঘদারের পরিমাণটা এটা মেঘদার আশ্চর্য। কিন্তু যেটা 10.5 গজি কাপড় এটা 10.5 গজ, যেটা এটা ওয়াস, আর ওয়াসের মোকাবেলা আগেও বলে আসছে, ওয়াসের মোকাবেলা কি আসে না সামান 100 গজের জমিন যেটা এটা ওয়াস, এটার মোকাবেলায় ওয়াসের মোকাবেলায় কোনো মূল্য আসে না। হ্যাঁ, এখানে জমি নিবেছে স্কোয়ার ফিট করে, এক স্কোয়ার ফিটের দাম হলো 7,500 টাকা। এক স্কোয়ার ফিটের দাম কত? 7,500। এইখানে এই যদিও স্কোয়ার ফিট এটা এখন আসলে হুকুমের মেঘদারের হুকুমের নজির চলে গেছে, এটা এখন আর ওয়াসফ থাকে না, যেহেতু এটা ওয়াসফ নাই আর আলাদাভাবেই বলা হইতেছে এক স্কোয়ার ফিট। কিন্তু যাই হোক, এক স্কোয়ার ফিটের দাম হলো 7,500 টাকা বা 12,000 টাকা। তাহলে এই জায়গার মধ্যে স্কোয়ার ফিট যেটা এটা আসলে হুকুমের মধ্যে এসে গেছে, এটা আর ওয়াসফ থাকে না, কারণ স্কোয়ার ফিটের বিপরীতে মূল্য উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, যেটা গড়টা উল্লেখ করা হয় এটা ওয়াসফ হিসাবে, সেই জায়গার মধ্যে যদি কম বেশি হয় তাহলে নেওয়া না নেওয়ার ক্ষেত্রে খেয়াল থাকবে, মূল্যের মধ্যে কম বেশি করতে পারবেন, যদি আধা গজ কম হয়েছে এই জন্য 9.5 টাকা দিব, বা 90 গজ হয়েছে এই জন্য 90 টাকা দিব, এইটা করতে পারবে না, কারণ এগুলি হলো ওয়াস, আর ওয়াসফের মোকাবেলা কি আছে না কিমত। ওয়ামানিস তারা সাউবান কিসিনে খরিদা কাপড়া আলা আন্নাহু আশারাত আজরুইন বি আশারাতিন, ইস শর্ত পর কে ইয়ে 10 গজ কাপড়া হে বি আশারাতিন 10 রুপিয়া কে মোকাবেলা, আও আরবান ইয়া কিসিনে জমিন খরিদা আলা আন্নাহা 100 জিরাইন, ইস শর্ত পর কে ইহা 100 গজ হে বি 100 100 রুপিয়া কে মোকাবেলা, ফাওয়াজাদাহা কল বস নাপনে কে বাদ উসমে কম পায়া, ফল মুশতারি বিল খিয়ার তো মুশতারি কো ইখতিয়ার হে ইনশা খাজাহা বি জুমলাতি সামান, আগর চাহিয়ে তো উসকো লে 10 রুপিয়া ওর 100 রুপিয়া সে কমে সুরতের মধ্যে, ও ইনশা তারাক আর আগর চাহিয়ে তো উসকো কিয়া কর দি তরক কর দি, কারণ সে 10 গজি কাপড় নিতে চাইছিল 9.5 গজ হয়েছে, আর 90 100 গজের জমিন দিবার চাইছিল 90 গজ হয়েছে, তার যে ঔসাফ সহ জিনিস চাইছিল সেই ওয়াসফ যেহেতু নাই অতএব এটা যে তার কাজ হবে না, সুতরাং কারণ বেড়ায় বেড়ি এত লম্বা এটা 10.5 গজ দেওয়া সই দেখানো যায় না, এই জায়গার মধ্যে আমি 9.5 গজ দিচ্ছি, 1/2 গজে বেড়ি অর্ধেকটাই বেরিয়া থাকে, অতএব 10.5 গজ দিতেই লাগবো, অতএব এটা নিয়ে আগে তার কোনো কাজ তো কলি আন্না জিরা ওয়াসুন বিসব আনা জুমলা এ সামান দিয়ে নিতে হইব, কেন পুরা মূল্য যত টাকা রে ঠিক করছিল ওই রেটে নিতে হইব, কম হইল কেন লিয়ান্না জিরা ওয়াসুন বিসাও ইসলিয়ে কে জিরা জু হে এ ওয়াসুন বিসাও কাপড়া কে অন্দর ওয়াসু হে আলা তারা আন্নাহু ইবারাতুন আনি তাউলি ওয়াল আজ, কয় দেখো না এটারে কি কয় এই 10 গজি 5 হাতি এই যে এটি যেটি এটি দৈর্ঘ্য প্রস্থ বর্ণনা করা, এটা এরকম না যে একেবারে এটা একটা মেঘধারের মাঝে চলে গেছে, এটা মূলত এটা পাশ কত এটার দীর্ঘ কত এগুলি আল্লাহ তারা আন্নাহু ইবারাতুন আর তোল এবং আরস এটা অস্বরেই বলা হয়, দৈর্ঘ্য কত প্রস্থ কত, হ্যাঁ এগুলি হলো ওয়াস, এগুলি মেঘধার না আসল না, আল্লাহ তারা আন্নাহু ইবারাতুন আর তোল ওয়াল আরস والوصف لا يقابله شيء من الثمن اور اوصاف کے مقابلہ میں سمن کا کوئی شائع نہیں آتا ہے اصل میں بھی کوئی جو کیا سے نا سمن کا اطراف الحیوان جیسا کہ حیوان کے اطراف ایک بڑا کلو جے جے امی বান্দিটা তোমার কাছে ব্যস্ত আছি, এইটা 100 টাকা। এর মাঝে ভাইয়ের কাছে বান্দি থাকা অবস্থায় বান্দি চোখা না হয়েছে, এখন মুস্তারি এই কথা বলতে পারবো না যে আমি তো ভাড়া না কিনছিলাম, এখন তো এটা চোখা না করে ভালাইছো, এখন আমি এটা 100 টাকা দিয়ে কেনার কথা ছিল 90 টাকা দিই না, নিলে পুরা দাম দিয়ে নিবি। ঠিক একইভাবে ভাইয়ে কইছে যে এটা কানা গুলাম তুমি কিনে নেও, মুস্তারি 100 টাকা দিয়ে কিনে নিচ্ছে, নেওয়ার পরে এটা দেহে চোখে দেহে কানা না বাদ ধরে আসিল, ওই বেটায় তো ভালো না হারামি, এই কারণে হেগে আটাই তো ভালি আটাই এখন মালিক বালা এখন জলজল করে দেহে, এখন ভাইয়ে কথা কইতে পারবো না এই আমি তো কানা বেচ্ছিলাম, এখন তো এটা ভালো আছে, তো ভালো আসছিল তো 10টা আমার কি করতেই বাড়াই দিব। এই আত্রাপে হাইওয়ানের মাঝে কম বেশি হওয়ার কারণে এই যে আউসাপ, আউসাপের মোকাবেলায় কি আসে না, কিমত মূল্য সমান আসে না, যেহেতু আত্রাপে হাইওয়ানের ক্ষেত্রে ওই একই কথা, কা আত্রাপিল হাইওয়ান ফালিহাজা ইয়াকুতুহু বিকুল্লি সমান, তো লেগা কম হুত কম যদিও হয় জমিন, কম যদিও হয় কাপড়, তারপরেও জমির সামানের দ্বারা কি করবে নিবে, লিহাজা সো মুস্তারি উসকো লেগা বিকুল্লি সমান পুরা এখানে 10 কপিজ আছে, প্রতি কপিজ 1 টাকা করিয়া, এখন 1 কপিজ কম পাইছে, তাহলে ওই জায়গার মধ্যে কি করতে কম দিতে আছে কম দিত, ওইখানে আসলে ওই যে আসল ওইটা ম্যাকটা যেটা এটা কি আসল, আর আসলের মোকাবেলায় কি আছে কিমত আছে, আর এটা হলো ওয়াস, ওয়াসের মোকাবেলায় কি আছে না কিমত আছে না, বিখিলা ফসলি আউয়াল বা খেলা ফসলি আউয়াল কে লিয়ে আন্নাল মিকদার আই কাবিলু সামান ইসলে কে মিকদার কে মোকাবেলা মে সামান আতা হে ফালিহা জাইয়ে খুবুজুহু বি হিসাতিহি, সো লেগা উসকে হিসা হিসাকে মোকাবেলা কিল্লা আন্নাহু ইয়াতাখাইয়া, বাকি এই জায়গার মধ্যে 9.5 গজ হয়েছে, যে তো 90 গজ হয়েছে, পড়ছিল তো 10 গজি কাপড়, হয়েছে 9.5 গজ, পড়ছিল তো 100 গজে জমি, হয়েছে 90 গজ, এই কারণে ওয়াসফের মাঝে ওয়াসফ ফৌত হওয়ার কারণে কি আর থাকবে মুস্তারি, ইল্লা আন্নাহু ইয়াতাখাইয়ারু লি ফাওয়াতিল ওয়াসফিল মাসকুর, অসমে মস্কোর ফোর্থ হোনে কে ওজা সে মুস্তারি কো কিয়া হোগা খেয়ার হোগা জি তাগাইরিল মাকুদে আলাইহি, মাকুদে আলাই মুতাগাইর হোনে কে ওজা, কারণ মাকুদে আলাই মুভিটা, মুভিটা 10 গজি থাকার কথা ছিল, এখন এর মধ্যে অস্ত্র নাই 9.5 ভাই আক্তার লড়ি যা, সো এই সুরত মে মুস্তারি কা রেজা কিয়া হোগা খলল হোগা, মুস্তারি কে রেজা মে কিয়া হোগা খলল, আন রেজা খলল রেখে ইচ্ছা করলে সে নিলে নিতে পারে না, ওয়াইন ওয়াজাদা আকসার ওয়াইন ওয়াজাদা আকসার মিনাল জিরা আল্লাযী সামাউ বাওয়ালিল মুস্তারি ওয়ালা খিয়ার আলি তাই, 10 গজি কাপড় পাইছে 10.5 গজ, 10 গজি 100 গজি জমিন পাইছে 110 গজ, ওয়াইন ওয়াজাদা আকসার ওয়াইন ওয়াজাদা আকসার মিনাল জিরা আল্লাযী সামাউ, আর আগে পায়ে জিয়াদা ও জিরা সে জিসকো ভাই নে কিয়া কিয়া বয়ান কিয়া পাওয়ালি মুস্তারি জিয়াদা কিসকে লিয়ে হোগা মুস্তারি কে লিয়ে ওয়ালা কিয়ার আলি, ভাই গুরিমুই করতে পারবো না, আমি কইছিলাম তো 10 গজ, এখন হইছে 10.5 গজ, আমি কইছিলাম 110 গজ, এইটা আমি টাকা বেশি দিতেইব এই কথাও কইতে পারবে না, আর দিম না এই কথাও কইতে পারতো না, ওয়ালা কিয়ার আলি ভাই লিআন্নাহু সিফাতুন فكان بمنزلة ما إذا باه معيبا فإذا هو سليم فإذا وصفل إذا صفل إذا إيركم هي قلو ده أكبر أقول له ده أمي أي أمر باندي دابا أي قلو أم تبي كي قرد تسي إذا بابا أكبر نا إذا كانا سكة دهنا كانا سكة دهنا بس تسي فوري مشتري نسي ده دول دول كوري سكة ده إحنا بايه إيكو تبي ترونا আমার কাছে তো কানা ছিল অন্তর্জাল, তোমার কাছে চোখে দেখে তাহলে দশ টাকা বাড়ায় জল লাগবে, এই কথা কইতে পারবে না। এটা অস্বেদ বিবর্তন লেন উসি বা তুমি কি ওয়াসফ হে ফাকানা বিমান জিলাতি মাইলা বাহু মাইবান আয়দার কালামা ফাইলা ওয়া সালিমুন বাস মুশতারি কি বাস ও কিয়া হো গিয়া দেখনে ওয়ালা বিনা হো ওয়ালাউ কালা বি তুকাহা আলা নাহা মিয়াতু জিরাইন বি মিয়াতি দিরহামিন কুল্লু জিরাইন বি দিরহামিন ফাওয়াজাদাহা নাকিসাতান বাল মুশতারি বি কিয়াত ইন শা খাযাহা বি হাসসাত বি হিসসাতিহা মিনাস সামান ওয়া ইন শা তারাকা লি আন্না আল-ওয়াসফা ওয়া ইন কানা তাবিয়ান লি কিন্নাহু সারা আসলান বিদাদি লি যিকরি সামানি নাযালা কুল্লু জিরাইন বিমান জিলাতি সাউমি وهذا لأنه لو أخذه بكل ثمن لم يكن آخذا لكل ذراع بدرهم. أنا أكبر أكوت سزامي إيكا بوتا باي زينشتا زومينتا تمار كسي بستس ده أكسو غزر زومي أكسو غز أكسو دكا بستس فورتي غز أكتغ فورتي غز أكتغ كوري أكسو غز একশো টাকায় বেচল। এরপরে মুস্তারিল মাছ মাপিয়া দেয় 90 গজ, তাহলে মুস্তারি এই জায়গার মধ্যে তার খেয়াল থাকে যে 90 গজের বিপরীতে 90 টাকা দিয়া নিলে নিতেও পারে, কারণ তার 100 গজের দরকার, 90 গজে তো কাজ না হইতে পারে। এই জন্য তার খেয়ালটা যে 100 গজের জায়গায় 90 গজ হওয়ার কারণে 90 গজ নিবে 90 টাকাতে, তারপরে তার কি থাকবে কি আর তার কি থাকবে কি আর থাকবে। এখন কথা হলো যে এই জায়গার মধ্যে আগের জায়গার মধ্যে কইল যে 10 গজের তো 10 টাকা নিতেইব বা কম বেশি হইলে 10 টাকা দেয় নিতেইব, আর এইখানে কম বেশি হইলে যত কম হয় তত কম বা যত বেশি হয় তত বেশি দিতেইব, এটার কারণ এই জায়গার মধ্যে গজ প্রত্যেকটার বিপরীতে মূল্য উল্লেখ করা হয়েছে। 100 গজের কথা কইছে 1 টাকা প্রতি গজ আবার উল্লেখ করছে প্রতি গজে 100, তো যখন প্রতি গজে 1 টাকা উল্লেখ করা হয়েছে তখন গজের মোকাবেলায় যে সামানটা আসছে এটা মেঘদার আসলের হুকুমের মধ্যে চলে গেছে, প্রত্যেক গজে 1 টাকা করে ইয়া করে যখন এটা আসলের হুকুমের মধ্যে চলে গেছে। সুতরাং এখন প্রতি গজ, হ্যাঁ এখানে যদি বাংতি হয়ে যায় বাংতি হয়ে গেলে ওই অতিরিক্তটার দাম আসবে না, কারণ গজের হিসাবের মধ্যে, কিন্তু যতক্ষণ পর্যন্ত গজ হবে প্রত্যেক গজের মধ্যে আলাদা আলাদাভাবে কি করতে হবে টাকা দিতে হবে, কারণ এখানে গজ যদিও নাকি ওয়াস কিন্তু প্রত্যেকটা অস্পের মোকাবেলায় আলাদা মূল্য উল্লেখ করে দেওয়ার কারণে এটা আসলের হুকুমের মধ্যে চলে গেছে, আর যখন আসলের হুকুমের মধ্যে চলে গেছে তখন এটা প্রতি গজেই 1 টাকা করে দিতেইব। এইটা হলো যে আগের যে মাসালার মধ্যে আমি উপছিলাম যে এটা হলো টাঙ্গিলা শাড়ি সিরাজগঞ্জের শাড়ি ওই শাড়ির কথা, কিন্তু যদি এই কাপড় বেচে যে যে থানের মধ্যে যে কাপড় বিক্রি করে এই থানের কাপড় 1 গজ 100 টাকা করিয়া, তাহলে পুরা গজের কথা যদি উল্লেখ নাও করে তাহলে 1 গজের মধ্যে তাই জুলু ভাই, এটা হলো আগের মাসালা, কিন্তু প্রত্যেক গজের বিপরীতে কি হবে 100 টাকা, তাহলে 100 গজ কইছে 100 গজের যদি কম হয় তাহলে যত গজ হবে তত গজের মূল্য দেয় নিতে হবে, আর বেশি হইলে বেশিটা দোকানদার নিতে হইলে বেশি মূল্য দেয় নিতে হবে, আর যদি কেটে দিতে রাজি হয় তাহলে তো ভালো কথা, অনেক সময় 1-2 গজ কেটে রাখে না কারণ এটা নষ্ট হয়ে যায়, এই জন্য তাহলে কি আর থাকবে বুঝতারি নিলে নিতে পারে না নিলে না। وإن وجد أكثر من الذراع ولو تعالى بيتكها على أنها 100 ذراع أغر كهي مينة بائرو تس بيتكها مينة اس كبرا کو اس زمين کو تیرے پاس بیچا على أنها 100 ذراع اس شرط پر کہ یہاں 100 گز ہے بمیات درہم 100 درہم کے مقابلہ کل ذراع بھی درہم ہر گز 1 درہم کے مقابلہ পাওয়া যায় তাহা না কি সতন ফের নাপনে কে বাদ কম পায়া পল মুস্তারি ইখতিয়ার তো মুস্তারি কো ইখতিয়ার হে ইনশা আখাযাহা বি হিসসাতিহা মিনাস সামান চাইয়ে জমিন ইয়া কপড়া কো লে বি হিসসাতিহা মিনাস সামান উসকে हिस्सा के मुकाबला में जो सामान हो उस सामान के वही इंशा কারণ তার জরুরত 100 গজ 90 গজে হবে না, এই জন্য সে ইচ্ছা করলে কি করতে পারে। আর এখানে সবকার মধ্যে তাফরিকা এসে গেছে, সবকার হয়েছে 100 গজ কিন্তু হয়ে গেছে 90 গজ, তাফরিকায় সবকার কারণে তার রেজার মধ্যে কি এসে গেছে, খলল এসে গেছে, যেহেতু রেজার মধ্যে খলল এসে এই জন্য তার খেয়ার আছে, আর খেয়ারের কারণে সে ইচ্ছা করলে নিতে পারে। ওয়াইন শাহ তারা কি আন্নাল ওয়াসবা ওয়াইন কানা তাবিয়ান কয়ে আর শিয়ার মধ্যে ওয়াসব যদিও তার কি থাকে, তাবে থাকে, লাকিন নাম সরা আসলান বি ইফরাদিহি বি যিকরি সামান, লেকিন এ ওয়াস সরা আসলান হো গিয়া আসল বি ইফরাদিহি বি যিকরি সামান, কয় সামান কো আলাহেদা তোর পর জিকির করনে কি ওয়াজ আছে। হ্যাঁ, গজের বিপরীতে সামান উল্লেখ করার কারণে এখন আই গজ ঢাকি হয়ে গেছে, আসলের হুকুমের মধ্যে আইসা। জন্মূল্য আছে তখন এটার কষ্ট থাকে নাই, যখন অস্ত্র নাই এখন আর যতটুকু বলা হয়েছে ততটুকু প্রত্যেক জিরা এক দেড়হাম করে আমি বেচতে আছি, 90 এলে তাহলে প্রত্যেক জিরা এক দেড়হাম হইলো, তাহলে প্রত্যেক দেড়হাম 90 পয়সা হয়ে যাইতেছে, যখন প্রত্যেক দেড়হাম 90 পয়সা তাহলে তো তার কথার লোকে আর কাজের লোকে কি হইতেছে না, মিলতেছে না, সুতরাং কথা এবং কাজের লোকে কি হইতে মিলতে হবে। وين وجدها زائدة فهو بالخيار إن شاء أخذ الجميع كل زرائي بدرهم وإن شاء فسخ البيع يعني بايس إكسو دوز غوز تالي سنو ترمده وإي إتشاك إي جاگا مده خيار أس إتشاك اللي دوز غوز إكسو دوز غوز إكسو دوز تاك آي نبه আর ইচ্ছা করলে এটা কি করে দিতে পারে, ফসকো করে দিতে পারে, কারণ 10 গজ দিয়ে তার কোনো কাজে আসবে না, 10 গজ দিয়ে তার কোনো জরুরতও নেই, 10 গজ নেওয়ার মতো তার কাছে টাকাও নেই, সুতরাং সে ইচ্ছা করলে এটা তর্ক করতে পারে। হ্যাঁ, যদি বায় রাজি থাকে 10 গজ কাটতে রেখে দিবে, তাহলে ওই স্রোতের মধ্যে 100 গজ সে নিয়ে নিবে আর 10 গজ বায় থাকবে। ওই লেখা ওই ইনভাইজার দাহাজাই তাতন বাবা বিল কিয়ার ইনশা কাতাল জমিয়া কুলো জিরা ইন দিরহাম ইন হাজ জিরা এক দিরহাম কে মুকাবেলা মে ওই ইনশা ফাসাকান আর আগার চাহিয়ে বাই কো লিয়ান্না হু ইন হাসাল লাহু জিয়াদা কো এন তু দে আদে তু সে এ এ 110 গজ পায় গেছে, কো 110 গজ পা পাইলে মারানি বস 110 টাকা দর লাগবে, তাইলে এই যে মারানি, এই মারানি তো হ্যাঁ দিতে পারবে না, এটা তো হ্যাঁ ব্যবস্থা করতে পারবে না। লিয়ান্নাহু ইন হাসাল লাহু জিয়াদা, হ্যাঁ আগার কি উসকে লিয়ে হাসিল হো রাহা হ্যায় জিয়াদা গজ কে আন্দো তালজাম হু জিয়াদা তু সামানি, সামান মে উসকো অর জিয়াদা লাজম হু ফাকানা নাফআন ইয়াশুবুহু দরর, তার ইদে এমন লাভ হইতেছে যে লাভের মধ্যে ক্ষতিও আছে, ফাকানা নাফআন তো এইসা নাফা হ্যায় ইয়াশুবুহু দরর জিসকো জরর পৌঁছতা হ্যায় পায় তাকে, ইসলিয়ে উসকো কিয়া হোগা কিয়া হোগা। ওয়াইনামা ইয়াজম হু জিয়াদা লিমা বাইয়ানা আন্নাহু সারা আসলান, আমি বেশি দিতে হইব কেন লাগি, কই গজ উল্লেখ করার কারণে গজ অনেক কি হয়ে গেছে আসল হয়ে গেছে, এই কারণে বেশি দিতে হবে। ওয়াইনামা তাল ইয়াজম হু জিয়াদা উসকো জিয়াদা লাজম হোগা লিমা বাইয়ানা জো আমনে বায়ান কিয়া ওটা কি আন্নাহু সারা আসলান, গজ জিকির করনে কি ওয়াজা সে ও গজ কিয়া হো গিয়া আসল হয়ে গিয়া, ওয়ালা আখাজাহু বিল আকাল লাম ইয়াকুল, আহন যদি কয় যে না 110 গজ 100 টাকা দিয়ে নিবে তাহলে লাম ইয়াকুল আখিজান বিল মাশহুল, যে কথা উল্লেখ করছিল যে প্রতি গজ 1 টাকা করিয়া, এখন 90 টাকা 100 টাকা দিয়ে যদি 110 গজ দেয় তাহলে তো প্রতি গজ 100 টাকা নেওয়া হইতেছে না, যখন 100 টাকা নেওয়া হইতেছে না তাহলে শর্ত পাওয়া যাইতেছে না, আর শর্ত না পাওয়া গেলে বাইরে যায় ওলা আখা যাবো বিলা কালা ওরা গেলে আকাল সে লাম ইয়াকুন আখে দেন বিল মাশহুল, অর্থাৎ জমিন বেশি কাপড় বেশি টাকা কম 100 টাকা, ওলা আখা যাবো বিলা কাল और अगर ले उसको कम कीमत से तो लम यकुन आखिजन बिल मशरूत, तो लेने वाला नहीं होगा बिल मशरूत, बाइक के अंदर जो शर्त हुआ था उस शर्त के मुताबिक।